बाबूला बकरे ओ धबला बक बंधुर कोले माथा राइखा मरार बड़ शख रे धबला बकरे ओ ओ धबला बक बंधुर कोले माथा राइखा मरार बड़ शख रे মাছ দরিয়ায় ডোবে কিনা মাছ দরিয়ায় ডোবে কিনা না উঠিলে বাও কালা বিনে কোনো ধলার জোড়ায় কি আর গাও রে ওরে মাছ দরিয়ায় ডোবে কিনা মাছ দরিয়ায় ডোবে কি নাও না উঠিলে বাও কালা বিনে কোনো ধলার জোড়ায় কি আর গাও রে ওরে কালা বিনে মনের কালা ওরে কালা বিনে মনের কালা হয় কি ধলা হয় কি ধলা ধলা রে বসে কেন বোঝে না রাখছি বুকে তার চরণে ধুলা রে ধবলা বক রে ও ও ধবলা বক বন্ধুর কোলে মাথা রাইখা মরা বড় শখ রে ধবলা বক রে ও ও ধবলা বক বন্ধুর কোলে মাথা রাইখা মরা বড় শখ রে সীতার আগুন হয় না দ্বিগুণ সীতার আগুন হয় না দ্বিগুণ না ছিটাইলে ধূপ মনের আগুন হয় রে দ্বিগুণ না দেখলে তার মুখ রে ওরে সীতার আগুন হয় না দ্বিগুণ তার আগুন হয় না দ্বিগুণ না ছিটাইলে ধূপ মনের আগুন হয় রে দ্বিগুণ না দেখলে তার মুখ রে ওরে কালা বিনে হয় না জীবন ওরে কালা বিনে হয় না জীবন হয় না জীবন হয় না পথ চলারে বসে কেন বোঝে না সব কথা যে যায় না মুখে বলারে ধবলা বক রে ও ধবলা বক বন্ধুর কোলে মাথা রাইখা মরা বড় শখ রে ধবলা বক রে ও লাভ বন্ধুর কোলে মাথা রাইখা মরা বড় শখ রে।